যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবর মিশাবে। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সব বিচুর ঘাটি, কবরের মাটি সব বিচুর ঘাটি, কেমনে থাকবে তুমি তাহার ভিতরে। যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যাইতে হবে পরপারে, উন্নয়তাসারে রইলে ডুবিয়ে কি জবাব দিবে বন্ধু পরকালে গিয়ে। উন্নয়তাসারে রইলে ডুবিয়ে কি জবাব দিবে বন্ধু পরকালে গিয়ে। পরকালের শাস্তি আগুনের হাতুরি, পরকালের শাস্তি আগুনের হাতুরি, কেমনে সইবে কঠিন জ্বালা। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যাইতে হবে পরপারে, হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবে পারি পুলচে রাতের পুল। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবে পারি পুলচে রাতের পুল। মিজানের পাল্লা যদি না ভারী হয়, নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে।